وبه قال حدثنا أبو عبيدة بن أبي السفر وإسحاق بن منصور قال أبو عبيدة قال حدثنا وقال إسحاق أخبرنا عبد الصمد بن عبد الوارث قال حدثني أبي عن حسين المعلم عن يحيى بن أبي كثير قال حدثني عبد الرحمن بن عمرو الأوزاعي عن يعيش بن الوليد المخزومي عن أبيه عن معدان بن أبي طلحة عن معدان بن أبي طلحة عن أبي الدرداء أن رسول الله عن أبي الدرداء أن رسول الله صلى الله عليه وسلم قاء فتوضأ فلقيت ثوبان في مسجد دمشق فذكرت ذلك له فقال صدق أنا صببت له وضوءه. وقال إسحاق بن منصور معدان بن طلحة قال أبو عيسى وابن أبي طلحة أصح. قال أبو عيسى وقد رأى غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم من التابعين الوضوء من القي والرعاف, وهو قول سفيان الثوري وابن المبارك وأحمد وإسحاق. وقال بعض أهل العلم ليس في القي والرعاف وضوء, وهو قول مالك والشافعي. وقد جود حسين المعلم هذا الحديث, وحديث حسين أصح شيء في هذا الباب. وروى معمر هذا الحديث عن يحيى بن أبي كثير فأخطأ فيه, فقال عن يعيش بن الوليد عن خالد بن معدان عن أبي الدرداء, ولم يذكر فيه الأوزعية. وقال عن خالد بن معدان إنما هو معدان بن أبي طلحة. মামার দুইটা ভুল করছে, ওইটা বলছে একটা হইল আউজাইর ওয়াসেটা বাদ দিতে, অথচ ইয়াহি ইবনে কাসির বলতে হবে হাদ্দাসানি আব্দুর রহমান ইবনু আমর আল আউজাই, এটা ইমাম আউজাইর নাম বুঝলেন, নাম সহ এখানে আছে আব্দুর রহমান ইবনে আর দুই নম্বর হইল রাবির নাম, রাবির নাম উনি ভুল করছেন, মাদান ইবনু আবি তালহা ওর নাম বলতে কি মাদান ইবনু আবু ইবনু আবি তালহা ইবনু সেই জায়গায় কইছে মাদান ইবনু তালহা ওইটুকু, ইবনুর পরে আবি কথাটা বাদ দিয়েছে, কার ভুল এটা মামার, মামার কাজ থাকবে যেখানে ইয়াহি ইবনে আবি কাসির, ইয়াহি ইবনে আবি কাসির হলো মাদারের সনদ, কাজ থাকবে হুসাইন আল মুআল্লিম উনি এইভাবে করছে আর মাদান ওইভাবে, ওইটাকেই ইমাম তিরমিজি বলতেছেন কাদ জাওয়াদা হুসাইনুনিল মুআল্লিমু হাযাল হাদিস, সনদ উনি বয়ান করছেন উল্লেখ করছেন উত্তম ভাবে সুন্দর ভাবে করছেন, মামার এখানে কি করছে ওই ভুলের মোকাবেলা এখানে জাওয়াদা রাওয়াহু না বেতরিফিন জাইয়িদ, মূল মাসলা কিন্তু শুরুতেও গেছে আর তোমাদের বোখারিতেও গেছে পায়ার রোয়াফের কারণে, ইমাম তিরমিজি মাজহাব বয়ানে কয়া দিলেন জুমহুরের মাজহাব হইল অজু বেন্দেলা, ওখানে আমরা আলোচনাটা করছিলাম যে নতুন করে অজু কইরা বেনা করার তোমার ওইটা দালায়ের বলছে ওই দালায়ের গুলো এখানেও লাগবে এই ক্ষেত্রে যে হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করছিলাম, যেটারে হাফিজ ইবনে হাজার বলছেন সনদ হাসান, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার রাওয়ায়েত তো সহি সনদ, ওই রাওয়ায়েত মহাত্রাম মালিকে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়েত, ওইসব রেওয়ায়েত ওখানেও দলিল শাবাবে জুমহুর, জুমহুর নাম না বললেও ইমাম তিরমিজির বর্ণনা ধারায় দেওয়া, গাইরু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া গাইরিহিম মিন আসহাবিহি, বুঝো? এরপরে বলতেছেন ওয়াকালা বাজু আহলিল ইলম, ইমাম মালিক ইমাম শাফিঈ দিয়ে বাজু শব্দ ব্যবহার। এই বর্ণনার থেকে বোঝা যায় উনি এটাকে জুমহুরে মাযহাব আখ্যা দিচ্ছেন, ওযু ভেঙ্গে দেওয়া। এটা মূল একটা হয়েছে আসল সম্পর্কে, আসল অজু ভঙ্গের মূল কারণ ইমাম শাফি রহমতুল্লাহ একটা ঠিক করছেন, ইমাম মালিক রহমতুল্লাহ একটা, ইমাম আবু হানিফা ইমাম আহমদ ওনারা আসল এস্তেমবাদ করছেন ওনারা আয়াতে কোরআনে। আর যা আহাদু মিনকুম মিনাল আল্লাহ পাক বলতেছেন গায়েব থেকে তোমাদের কেউ যদি আসে ফালাম তাজিদু মা কেন ওখানে গেলে অজু ভঙ্গ হয়, এর মানাত আর ইল্লত বের করছেন। বের করতে গিয়া ফুকাহাদের মধ্যে খেলাফ, এটারে উসুলিনদের পরিভাষায় বলা হয় তোমার কান্তিহুল মানাত, ইল্লত খাটাই বাটাই করে ইল্লত অস্বীকার করা অবলম্বন করা, এই কাজ ইল্লতকে চিহ্নিত করা। কান্তিহুল মানাত হইল যে শরীয়তে কোনো এক বিষয়ে কোন একটা হুকুম লাগাইতে আরম্ভ করছে, সেখানে নির্দিষ্ট করে কোন ইল্লত বয়ান করে দেওয়া হয়, ইল্লত বয়ান ইস্তিহাদ করে কোথায় গেলাম, একাধিক ইল্লত হতে পারে, সেখান থেকে ইল্লত নির্ণয় করা চিহ্নিত করা, এটারই বলা হয় শান্তি হল। এখন এখানে ইল্লতটা কি ইমাম শাফি রহমতুল্লাহ ব্যবস্থা করছেন, ইল্লত হল কি খুরুজুন নাজাসা মিনাত কাবিলাইন, কাবিলাইন দিয়েই তো বাথরুমে গেলে নাজাসত বের হয়, এটাই হল পাপ অধিকার। ইমাম মালিক স্যার আরেকটু এটাকে মুকাইয়াত করে ফেলছেন যে একদম আম রাখলে হবে না, বরং উনি খারেজ মাখরাজ আর সেপথের শুরু তিনোটার একটা ব্যাপার, খারেজ মাখরাজ হতে হবে সাবি লাইন আর খারেজ হতে হবে হাতে সেপথের শুরু যে জিনিস সাধারণভাবে বের হয়, খারেজও হবে আবার খারেজে মোটার হবে, ওটি হল সেপথের শুরু, খারেজে অভ্যাসগত যে জিনিস বের হয় পেশা পায়। এখন যদি কারো একটা তীর বের হয় কিংবা পেশাবের দ্বার দিয়া কারো একটা ক্রীড়া বের হয় কিংবা মহিলার এস্তেহাজা হইল, ইমাম মালিকটা করলেন অধুবঙ্গের পায়খানার রাস্তা দিয়ে কারো রক্ত বের হইল, ইমাম শাফি তো বলবেন অজু ভঙ্গের কারণ কিন্তু ইমাম মালিক বলবেন কেন ওনার কাছে ইল্লত হইল এ তিনটার মজমুয়া, মাসলা হবে সাবি লাইন, অর্থাৎ এক কথাই তুমি কইতে পারো সাবি লাইন থেকে মোরতাদ যিনি অভ্যন্তগত লেখা ওই রকম নাজাসত বের হওয়া, এটাই হলো ওনার কাছে এই কারণে। অন্য কোন অভ্যাস ছাড়া যেটা বের হয় যেটা আদতের বিরোধী ইস্তেহাদা, এটাও তো অসুস্থতা, স্বাভাবিক না। তো উনি এটাকেও বলবেন গায়রে না কে। আর এখানে সবচেয়ে ব্যাপক ইল্লত হিসাবে চিহ্নিত করছেন ইমাম আবু হানিফা ইমাম আহমদ, ওনারা বলছেন যে ইল্লত হইল খুরুজুন নাজাসা মিনাল বাদান, খুরুজুন নাজাসাতে মিনাল বাদান, শরীর থেকে নাপাক বের হওয়া, শরীর থেকে নাপাক বের হওয়া এদের উদ্দেশ্য। এখন শরীরের যে কোনো জায়গায় ওখানে দুই জায়গার থেকে বাইর হয়, অন্য জায়গায় অন্য জায়গার থেকে বের হোক সেটাও না হয়, শরীর কাইটা রক্ত বাইর হইল এটা কি হবে? রক্ত তো না পাক সেটা আলাদা মাত্রা, রক্ত বের হওয়া হইল না থেকে না পাক, রক্ত তো তোমার শরীরের ভিতরে আছে এটা তো কি না? তো কাইতে গেলে যদি রক্ত বের হয় এটা হইল বের হওয়াটাই না, রক্ত বললো তখন তোমার দায়িত্ব দুইটা, একটা হইল রক্তটা যেহেতু না পাক এটা পরিষ্কার করা আর নতুন করে বুঝবে। ইমাম আবু হানিফা যে ইল্লত বের করছে সেই ইল্লত, ওই দুই ইমাম যে ইল্লত বের করছে এইখানে এসে ওনারা রুয়াফের মধ্যে আইসে কি হয়ে গেছে, ভালো আটকা আটকে গেছে রুয়াফের শরীর আবার সাহাবাই কেরাম থেকে আসছে। আবার রুজু করার কথা কেছিলাম মাসলা তুলবেনার মধ্যে, ইবনে আব্দুল বার নিজে তসলিম করছেন যে সাহাবাই কেরামের মাঝে কে মিসওয়াল ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ দ্বিমত করছে বলে আমাদের জানা, বুঝেন কথা? মানে আম ভাবে সাহাবাই কেরাম ওনারা এই নাক থেকে রক্ত ঝরলে কি করছেন, ওতু ভাঙ্গে না এমনি দেয়া পরিষ্কার পরিচ্ছন্ন বাবা, এটা কি সোজা কথা? নামাজ রাইখে গিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে আইব, নামাজ যদি না ভাঙবে সে তো পরিষ্কার করার কি প্রয়োজন? আবার এসে বেনা করা, হ্যাঁ আবার এসে বেনা করা, নতুন করে নামাজ পড়া না আগে বিরুদ্ধে না করা, তো ওষুধ না ভাঙলে এত কষ্ট করে যাইব এটা কোনো অসুবিধার সৃষ্টি করে না, ওষুধ ভাঙলে না তো যাইব। আসলে এগুলি মূল বিষয়টা গোড়া করতে পারেনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইল্লত বের করছে সমস্ত হাদিস এর উপরে ঠিক হয়ে ওনারা যে ইল্লত বের করছেন জায়গা জায়গায় ওনারা আটকে ভোটের জন্য দালাইল ও ইমাম বুখারি অনুকূল দিতে তোমরা করছো যে বন্ধের আগে আগে মনে করছো উনি ওই পক্ষে গেছে ইমাম সাফিল ওই বেটা গাজের কা থেকে আসার সময় তীর মারল রক্ত ধরল ফিরে দিয়ে তৈরি তো খাট্টা বিচারি উড়াই দিতে লাল হজরত ওমর রাজিয়াল্লাহু যখন বর্ষা মারা হইল ফজরের নামাজ কুদরে দড়ি সে রক্ত বাইরে সে তারপরেও কি ফজরের নামাজ আমি কি অবস্থায় পড়বো রক্ত বন্ধ করার কায়দা ছিল পেটে বর্ষা মাসছে পিছন থেকে এরপর ওপর হয়ে গেছে এটা তো নিরুপায় অবস্থা এদের দিয়ে দলিল নিয়েছে এ তো নিরুপায় অবস্থা এ অবস্থায় তো আনাবো বলবে যে ওই অবস্থায় কি করবে না তো মজবুরি যার সব সময় পেট আপ ধরে আনা পিয়ারা কই নামাজ পড়তো না না আপনারা কইব ওই অবস্থায় নামাজ পড়বে তুমি নামাজের সময় যাচ্ছে ঠিক জমাতের টাইমে এই ই করছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ায় দিতেন ইন্না আতাইনা সূরা পড়ছেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ইজা জানা একটু সংক্ষেপ করে দিলেন এখানে বিরাট একটা বিপদ দুর্ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে কাজ করছেন ওনারে রেখে জমাত করতেছেন খুব সংক্ষেপে পড়ায়া রক্ত পড়তেই আছে বন্ধ করার কোনো উপায় এটাই জন্য চাই না আইনের এখানে দলি কিভাবে এখানে দলি বোঝা যাচ্ছে কথা তোমার সাফল্য হইল যে কোনো একটা দিয়ে যদি তুমি ধরাই দিবার পারো তো ওনার ইল্লত পাবে যে কোনো একটা রোয়াফ হোক কয় হোক একটার প্রতি এতরাজ করলে তুমি আর একটা বুঝে নেই যে কোনো একটা হইলেই কিন্তু ওনাদের জনজনের উসুল দিয়ে বুঝে নেই কথা না রোয়াফ এই কথার কথা যে রোয়াফের দ্বারা যে অজু ভঙ্গ হয়েছে তাইলে তো ওই ইল্লত দুইটার কোনোটাই থাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই যে ওটা অবলম্বন করছে আর সহিহ রিওয়ায়েত ইবনে উমরের যে কা ফাতাওয়া কাউ পা ফাতাওয়া সারা জামিনাল মসজিদ ও তাওয়া ওগলি রিওয়ায়েতের কোনো দাঁড় করে দুইটা রিওয়ায়েত অথচ মোয়াত্তার মোহাম্মদ এই মোয়াত্তার মালিক মালিক আর না পে আনিস না আঙ্গুর লুকানোর সুযোগ আছে না পরিষ্কার বোঝা যায় যে অজু কি হয় জমাতের নামাজ চলতেছে উনি নামাজ খেয়ে চলে আসবেন এটা ধোয়ার জন্য আপনারা বলবেন যে না পাক হয় না অজু ভঙ্গ হয় না এইভাবে ভয় হোক রোয়াফ হোক আর খুরুজের দম যেটাই হোক এর দ্বারা তোমার ওই উসুলটা এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই দেওয়ার আর রোয়াফের কারণে ওই জন্য ওটাকে বাজু এখানে কেউ বলেন যে আরে বমি করার কারণে উজু করছেন না বমি করছেন বমি করছেন শরীর দুর্বল হচ্ছে রোজা ছিলেন রোজা ভাঙছেন এমনি উজু করছেন এটার সাথে এটার কানেকশন নেই কিন্তু এখানে বর্ণনার যে ধারা তাতে তুমি লক্ষ্য করো এবং আরেক কাবিরে জিজ্ঞেস করলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস কইতেছেন উনি গিয়া পরে মাদান ইবনে আবি তালহা বলেন যে আমি হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু দেখা করলাম, ওনাকে এই কথা বললাম, উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি তো তার সত্যি ওই সময় আমি উপস্থিত ছিলাম, আমি ওজুর পানি ওনারা এটা বলেন না এর বমি করার কারণে ওজু করছে না এমন এটাই বোঝা যায় যে বমি করছেন ফলে উজু করছেন মায়ের সবাবিয়া বুঝেনি কথাটা, বমি করেছেন ফলে বমি করেছেন এ কারণেই উজু করেছেন। আর হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এর সমর্থন বাঙালি বাঙালি লাগে বুঝলি কথাটা জবরদস্তি দামেস্কু করতে বাঙালি লেবানন কো ওরা কি লেবানন কয় ওইগুলো অনেকগুলি আছে ইংলিশ থেকে নিয়ে এইভাবে মশুর আরে তো বলে লুক না আর বিশ্ব কি বলে বাংলায় বললে বান এইভাবে তো ওরা বলে বহু জায়গার নাম গেছে ইংরেজি চাইছে ইংরেজি থেকে ওরা এরকম পরিবর্তন তো দি মসজিদে দিমাস সিরিয়ায় থাকতেন ওই সময় ওনার সঙ্গে দেখা করলাম সদাকার তুদালি কালাহু ফকালা সদাকা আনা সবাব তুলাহু ওয়াদু আমি কি করছি তার ওদুর পানি আমি ঢেলে চলো সব শেষ